শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব 14তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে ここにゴミを捨ててもいいですか? এখানে আবর্জনা ফেলা যাবে কি? আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না আজ তাদের ডর্মিটরিতে পার্টি হয়ে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। ময়লা আবর্জনা ফেলবার নিয়মকানুন সম্পর্কে সে ডর্ম মাদের কাছে জানতে চাইছে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক 14তম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে ここにゴミを捨ててもいいですか? এখানে আবর্জনা ফেলা যাবে কি? お母さん、ここにゴミを捨ててもいいですか? そうね。缶は別の袋に入れてください。資源ですから。 はい、わかりました。 エバレショップ言葉は別格からじゃく。アンナ、ドンマダケ実験しこる お母さん、ここにゴミを捨ててもいいですか? メダム、エカネアボジョナフェラジャベキ。 お母さん。 カタティルムーロットホロ、マ。ডরমিটরিতে যেসব বিদেশের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ডর্ম মাদার বা তত্ত্বাবধায়ক প্রকৃতপক্ষে একজন জাপানি মায়ের ভূমিকা পালন করেন। তাই আন্না তাকে ওকা আসান বা মা ডাকে, যদিও বাংলায় এক্ষেত্রে মা কথাটি অপ্রচলিত। আবার বাবা কথাটির জাপানি হচ্ছে ওতোসান। বুঝতে পারলাম। কোকো মানে এখানে, নি এটি হচ্ছে একটি পার্টিকেল যা কোন নির্দিষ্ট স্থান নির্দেশ করে। গোমি মানে আবর্জনা। ও এটি হল কর্মপদ নির্দেশক পার্টিকেল এবং কর্মপদের ঠিক পরে বসে। স্তেতে এটি একটি ক্রিয়ার তে রূপ। মূল ক্রিয়াটি হল স্তেমাস অর্থাৎ ছুঁড়ে ফেলা। ক্রিয়াপদের তে রূপ কিভাবে গঠন করতে হয় তা আপনারা অষ্টম ও নবম পাঠে শিখেছেন। যদি ক্রিয়ার তে রূপের সঙ্গে বলা হয় মো ইদেস, তাহলে এটি হল ওই কাজের অনুমতি দেওয়ার অভিব্যক্তি। ইদেস কথাটিতে দুটি অংশ আছে। একটি হল ই, এটি একটি ই বিশেষণ যার অর্থ ঠিক আছে বা ভালো। এবং আরেকটি অংশ হচ্ছে দেস, এটি হল বাক্য সম্পূর্ণ করার মার্জিত শব্দ। কাজেই স্তেতে মো ই দেস মানে হল ফেলা যাবে বা ফেললে অসুবিধে নেই। যদি বাক্যের শেষে কা জুড়ে দিয়ে বাক্যটি ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে উচ্চারণ করা হয় তাহলে এটি প্রশ্নে পরিণত হবে। ここにゴミを捨ててもいいですか? এখানে আবর্জনা ফেলা যাবে কি? এটাই হল আজকের মূল বাক্য। এরপর ডর্ম মাদার উত্তরে বললেন সো নে। আচ্ছা, এই ব্যাপার সো নে কথাটি কোন বিষয়ে উত্তর দেওয়ার আগে একটু ভাবার অভিব্যক্তি প্রকাশ করে। দয়া করে ক্যানগুলোকে পৃথক ব্যাগে ভরুন। খাং মানে হল ক্যান বা টিনের কৌটো। ওয়া পার্টিকেলটি বাক্যের মূল প্রসঙ্গকে নির্দেশ করে। বেৎসু মানে আলাদা, অন্য বা ভিন্ন। নো এটি হচ্ছে সম্বন্ধ পদ। ফুকুরো মানে হচ্ছে থলে বা ব্যাগ। কাজেই বেৎসুনো ফুকুরো মানে হল ভিন্ন থলে বা আলাদা ব্যাগ। নি একটি পার্টিকেল যা দিয়ে কোন স্থানে বা সময়ে ইত্যাদি অধিকরণ কারক বোঝায়। ইরেতে এই কথাটি হল ইরেমাস অর্থাৎ ঢুকানো বা রাখা ক্রিয়ার তে রূপ। ক্রিয়াপদের তে রূপের সঙ্গে যদি বলা হয় ক্ষুদাসাই অর্থাৎ প্লিজ, তাহলে এটি অনুরোধ প্রকাশ করে। কাজেই ইরেতে ক্ষুদাসাই মানে হল দয়া করে ঢুকিয়ে রাখুন। ডর্ম মাদার আরো বললেন সিঙ্গেন দেসকারা, এগুলো পুনরাবর্তনযোগ্য সম্পদ কিনা? সিঙ্গেন মানে হল সম্পদ বা পুনরাবর্তনযোগ্য সম্পদ, আর খারা শব্দটি এক্ষেত্রে বোঝাচ্ছে বলে, বিধায় ইত্যাদি অর্থাৎ কারণ প্রকাশ করছে। ম্যাগাজিন, টিনের কৌটা, প্লাস্টিকের বোতল ইত্যাদি অনেক জিনিসই পুনরাবর্তন করে আবার নতুন জিনিস তৈরি করা যায় বলে এগুলো সম্পদ। তাই এগুলোকে এখানে বলা হচ্ছে শিগেন অর্থাৎ সম্পদ বা পুনরাবর্তনযোগ্য সম্পদ। হ্যাঁ, আর আবর্জনা ফেলবার সময় আলাদা করার ক্ষেত্রে যে দুই ধরনের বর্জ্যের কথা মনে রাখতে হবে তা হল পুড়িয়ে ধ্বংসযোগ্য বর্জ্য মোয়েরু গোমি এবং ধ্বংস করা উচিত নয় এমন বর্জ্য মোয়েনাই গোমি। জাপানে বিভিন্ন এলাকার স্থানীয় কর্তৃপক্ষ ঠিক করে দেয় যে কোন দিন কোন ধরনের আবর্জনা ফেলতে হবে। নির্ধারিত দিন ছাড়া ভিন্ন ধরনের আবর্জনা ফেলা নিষিদ্ধ। হ্যাঁ, জাপানে বসবাসরত বিদেশিদের কাছে ময়লা ফেলার ব্যাপারটা বেশ ঝামেলার, দিনক্ষণের জটিলতাই এর কারণ। যাই হোক, আন্না উত্তরে বলল, হাই ওয়াকারিমাশিতা, হ্যাঁ বুঝতে পেরেছি। হাই মানে হল হ্যাঁ, আর ওয়াকারিমাশিতা কথাটি হল ওয়াকারিমাস অর্থাৎ বোঝা ক্রিয়াপদের অতীত রূপ। এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক ১৪তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হচ্ছে, ここにゴミを捨ててもいいですか? এখানে আবর্জনা ফেলা যাবে কি? お母さん、ここにゴミを捨ててもいいですか? そうね。缶は別の袋に入れてください。資源ですから。 はい、わかりました。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আমরা শিখেছি যে ক্রিয়াপদের তে রূপের সঙ্গে মো ই দেস্কা কথাটি জুড়ে দিয়ে অনুমতি চাওয়া যায়। এই বিষয়ে আরো বিশদভাবে জানতে চাই। চলুন বিষয়টি সম্পর্কে টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, যদি ক্রিয়ার তে রূপের সঙ্গে মো ই দেস কথাটি জুড়ে দেয়া হয় তাহলে এটি অনুমতি মঞ্জুর করার অভিব্যক্তি প্রকাশ করে, অর্থাৎ যে ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে সেই কাজটি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি কাউকে কোনো কিছু খাওয়ার অনুমতি দিয়ে বলতে চান খেতে পারেন বা খাওয়া যাবে, তাহলে প্রথমে অর্থাৎ খাওয়া ক্রিয়াটির তে রূপ গঠন করুন এবং এরপর বলুন মো ই দেস, কাজেই পুরো কথাটি হবে। কিন্তু যখন আপনি নিজেই কারো কাছ থেকে অনুমতি চাইবেন তখন এরকম বাক্যাংশের পরে শুধু কা জুড়ে দিন, তাহলেই হবে। উদাহরণস্বরূপ, ধরুন বন্ধুর বাড়িতে আপনার খিদে পেয়েছে, দেখতে পাচ্ছেন টেবিলে কিছু বিস্কিট রাখা আছে, না বলে তো আর খাওয়া যায় না, তাই আগে অনুমতি নিতে হবে। সেক্ষেত্রে তাবেতেমো ই দেস কথাটির সঙ্গে কা জুড়ে দিয়ে বলুন তাবেতেমো ই দেস কা, আমি কি এখান থেকে বিস্কিট খেতে পারি? আপনার বন্ধুটি যদি খাওয়ার অনুমতি দেন তাহলে তিনি বলবেন দোজো অর্থাৎ প্লিজ, বা যা আপনি করতে চাইছেন তা করুন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। শব্দ শুনে মনে হয় যেন লোকজন আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে। জাপানি ভাষায় কোনো কিছু পূর্বার শব্দ প্রকাশ করা হয় এভাবে, পাঁচ পাঁচ পাঁচ পাঁচ। আচ্ছা, আমরা তো হাততালি দেওয়া শব্দকেও বলি পাঁচি পাঁচি, তাই না? হ্যাঁ। এবার আগুনের শিখা জ্বলার ভঙ্গি বোঝানোর একটি শব্দ, মেরা মেরা মেরা মেরা। এই কথাটি দিয়ে জ্বলন্ত অগ্নিশিখার কোন ভঙ্গিটি বোঝানো হয়? যখন আগুনের শিখা লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠতে থাকে, মেরা মেরা। কথাটি দিয়ে মানুষের কিছু বৈশিষ্ট্যকেও বোঝানো যায়। একটি হল অত্যন্ত ঈর্ষাকাতর হয়ে জ্বলতে থাকা অবস্থা, আর অপরটি হল লড়াকু মনোভাব। তার মানে ঈর্ষায় জ্বলে পুড়ে একেবারে মেরা মেরা হওয়া, ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ধন্যাত্মক শব্দ পর্বে আজ শেখা হল পাঁচ পাঁচ এবং মেরা মেরা। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আবর্জনা পৃথক পৃথকভাবে ফেলবার বিস্তারিত নিয়মকানুন রয়েছে। টিনের কৌটা এবং প্লাস্টিকের বোতল নির্দিষ্ট উপায়ে ফেলবার আগে সেগুলো ধুয়ে নিতে হবে। আমি যথাসম্ভব ঠিকমতো এই কাজগুলো করার চেষ্টা করব, যেন ডন মাদার আমার প্রশংসা করেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল ここにゴミを捨ててもいいですか? এখানে আবর্জনা ফেলা যাবে কি? শ্রোতা বন্ধু, জানিয়ে রাখি আগামী পর্বে আন্না তার বন্ধুদের সঙ্গে ট্রেনে করে বেড়াতে যাবে। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।